বাংলা মানবতা সমাধান। مذ عرفت الله ربي أشرق النور في قلبي ملأ البشر حياتي في قضاء الله دربي يا رفعتي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا ربي السمائي عرفت الله حلو حلو حلو حياتي السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সত্য দিন গ্রহণ করার তৌফিক দান করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি সত্য দিন নিয়ে আগত হয়েছিলেন সমস্ত মানুষের জন্য। আল্লাহ পাক সূরায়ে হজের আয়াত নম্বর 39-এ, যেখান থেকে আমরা তাফসীর শুরু করব, আলোচনা করেছেন আল্লাহর রাস্তায় জিহাদের কথা। এই আয়াত দ্বারা প্রথম জিহাদের অনুমতি দেওয়া হয়েছে, ফরজ করা হয়নি, আল্লাপাক অনুমতি দিয়েছেন। জিহাদের বিধান বিভিন্ন স্তরে আল্লাপাক নাজিল করেছেন। এখানে জিহাদের উদ্দেশ্য কি আল্লাপাক উল্লেখ করতে গিয়ে বলেছেন যে তারা নির্যাতিত হয়েছে। তাহলে জুলম অত্যাচার যদি হয়, জুলম অত্যাচার দূর করার জন্য আল্লাপাকের পক্ষ থেকে সশস্ত্র জিহাদ, এই বিষয়টি আল্লাপাক উল্লেখ করেছেন। আর তাদেরকে বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে, তাহলে বাড়ি থেকে বিতাড়িত করা, দেশ থেকে নির্বাসিত করা, এই অপরাধগুলি যদি কেউ করে সেই ক্ষেত্রে আল্লাহ পাক জিহাদের কথা এখানে বর্ণনা করেছেন। জিহাদের আরেকটি উদ্দেশ্য আল্লাহ পাক বলেছেন আল্লাহর কালিমাকে উঁচু করা। আল্লাহর কালিমা অর্থাৎ আল্লাহ পাকের তৌহিদ, একত্ব, তৌহিদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে সত্য মাবুদ নেই, একমাত্র মাবুদ আল্লাহ পাক, একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ পাক, সমস্ত ইবাদত বন্দীকে আল্লাহর জন্য, আল্লাহর সাথে কোনো শরীক নেই, এই বিষয়টি প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রচেষ্টা ফরজ করেছেন। আর জিহাদের শাব্দিক অর্থ হচ্ছে প্রচেষ্টা, এই জন্য এই পথে যে কোনো প্রচেষ্টার নাম হচ্ছে জিহাদ। কোরআনে কেরিমের প্রচার করে, আলোচনার মাধ্যমে হোক, আর তার তাফসির অনুবাদ প্রচার করে হোক, লিখনের মাধ্যমে হোক, দিন ইসলাম সম্পর্কে, এসবগুলি জিহাদ অর্থাৎ আল্লাহ পাকের দিনের জন্য প্রচেষ্টা চালানোর অন্তর্ভুক্ত। এমনকি আরেক রকমের জিহাদ হচ্ছে নিজের কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করা, প্রচেষ্টা চালানো। আপনার মন সবসময় চাইছে খারাপ কাজ করতে, খারাপ কথা বলতে, লোভ লালসা অবৈধ বাড়ছে, এগুলিকে দমন করার জন্য নিজের নফসের বিরুদ্ধে, নিজের কুপ্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করা। না, তোর কথা শুনবো না, মনে যেসব খারাপ কথা আসে একটিও মানবো না, এটাও একটি গুরুত্বপূর্ণ জিহাদ, নফসের জিহাদ। শয়তান যেসব খারাপ কথা আর ওয়াসওয়াসা দিচ্ছে সেগুলিকে অস্বীকার করা। মানুষ শয়তান খারাপ লোকেরা যেসব খারাপ পরামর্শ দিয়ে থাকে, খারাপ কাজে প্ররোচিত করে থাকে, সেগুলির প্রতিবাদ করায় এবং সেগুলি থেকে সতর্ক থাকা, এসব হচ্ছে জিহাদের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওযেনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, অনুমতি দেওয়া হয়েছে ওই সব লোকদেরকে যাদের বিরুদ্ধে লড়াই করা হয়েছে। অর্থাৎ কাফেররা মুমিন মুসলিমদের বিরুদ্ধে লড়াই করেছে, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই লিপ্ত হয়েছে, মারধর করেছে, তাদের খুন করেছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম শহীদ, এই আবু জাহাল শহীদ করেছে, এইভাবে দুর্বল অসহায় সাহাবায়ে কেরামদের উপর জুলম অত্যাচার করেছে। আল্লাহ পাক বলছেন যাদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করা হয়েছে, অস্ত্র ধরেছে কাফেররা, ওই সব লোকদেরকে অর্থাৎ মুমিনদেরকে অনুমতি দেওয়া হয়েছে। কেন অনুমতি দেওয়া হয়েছে? বিআন্নাহুম যুলিমু, কারণ তাদের উপর জুলম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। তাই জুলমের অত্যাচারের অবসান ঘটানোর জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় এই সশস্ত্র প্রচেষ্টা। ওয়া ইন্নাল্লাহ আলা নাসরিহিম লাকাদির, আর নিশ্চয় আল্লাহ পাক তাদের সাহায্যে বড়ই সক্ষম। যারা মজলুম, যারা নির্যাতিত, যারা নিষ্পেষিত, তাদের সাহায্য করায় আল্লাহ পাক রব্বুল আলামিন বড়ই শক্তিমান। আল্লাহ অবশ্যই তাদের সাহায্য করবেন এই প্রতিশ্রুতি করেছেন। আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম, যাদেরকে তাদের ঘরবাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে, মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, খালি হাতে তাদেরকে চলে যেতে হয়েছে, বেগাইর হাক অন্যায় ভাবে, কোনো অন্যায় করেনি তারা, কোনো অপরাধ করেনি, না খুন করেছিল, না চুরি ডাকাতি করেছিল, না অন্য কোনো অপরাধ করেছিল। ইল্লা ইয়াকুলু রাব্বুনা আল্লাহ, শুধু একটি কাজ তারা করেছিল, সেটা হচ্ছে যে তারা বলেছিল যে আমাদের রব, আমাদের পালনকর্তা আল্লাহ পাক। এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসার অপরাধে তাদেরকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এই আল্লাহ পাকের কালেমাকে উঁচু করতে হবে, এটা হচ্ছে আল্লাহর রাস্তায় প্রচেষ্টা চালানোর, জেহাদ করার উদ্দেশ্য। এটা তারা অপরাধ করেনি। যদি কারো বহু জিনিসের উপাসনা করার আর এবাদত করার যদি অধিকার নিজে মনে করে, তাহলে এক আল্লাহর এবাদত করার ন্যায্য অধিকার রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তারপরে, ওয়ালাউলা দাফুল্লাহি নাসা বাদাহুম বিবাদ লাহুদ্দিমাত সাওয়ামি ওয়া বিয়াউন ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদু ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে হক এবং বাতিলের দ্বন্দ্ব রেখেছেন, চলতেই থাকবে, হাবিল কাবিল থেকে শুরু হয়েছে আর কিয়ামত পর্যন্ত সত্য মিথ্যার লড়াই, হক বাতিলের লড়াই, ন্যায় অন্যায়ের লড়াই, সংগ্রাম চলতেই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এক দলকে দিয়ে অপর দলকে প্রতিহত না করেন, দুর্বল না করেন, নির্মূল না করেন, অর্থাৎ জালেমদেরকে নির্মূল করার জন্য আল্লাহ পাক সৎ লোকদেরকে যদি আল্লাহ পাক এই শক্তি না দেন, তাহলে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয়ে যেত। আল্লাহ পাক বলছেন ওয়ালাউলা দাফউল্লাহি নাসা বাদাহুম বিবাদ, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিহত না করতেন একদল মানুষকে আরেক দল মানুষের দ্বারা, বাদাহুম বিবাদ, একদল মানুষ দ্বারা আরেক দল মানুষকে যদি আল্লাহ পাক প্রতিহত না করতেন, লাহুদ্দিমাত সাওয়ামিউ, তাহলে বিধ্বস্ত হয়ে যেত। সাওয়ামে সাওয়ামে সামিয়াতুনের বহু বচন, এর মানে হচ্ছে খ্রিস্টানদের যারা সংসার ত্যাগী তাদের উপাসনালয়, ছোট উপাসনালয়কে বলা হয় খ্রিস্টানদের। একজন হয়তো সংসার ত্যাগী, দুইজন তিনজন সংসার ত্যাগী বনে জঙ্গলে, তাদের মধ্যে এইসব মনগড়া ইবাদত, মনগড়া পুজো বা মনগড়া উপাসনা শুরু হয়েছিল, যেটা ইসলামে জায়েজ নেই। লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে সংসার ত্যাগী হওয়া জায়েজ নেই। সংসারের সাথে সম্পর্ক রেখে, দুনিয়ার সাথে সম্পর্ক রেখে, নিজের স্ত্রী ছেলে মেয়ে বাপ মা আত্মীয় স্বজন এসব দায় দায়িত্ব সব পালন করে পাঁচ বার আল্লাহর সামনে হাজিরা দিয়ে আল্লাহর সাথে সম্পর্ককে মজবুত করতে হবে, এটা হচ্ছে দীন ইসলাম। এছাড়া অন্য অন্য ইবাদত বান্দিগির মাধ্যমে, ফরজ, মুস্তাহাব, সুন্নাত, বিভিন্ন ইবাদত বান্দিগির মাধ্যমে, আর নেগেটিভ সমস্ত গুনাহ পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার মাধ্যমে, গুনাহার পাশাপাশি থেকে গুনাহ করার উপায় উপকরণ আছে, তারপরেও বেঁচে থাকবেন, আর বনে জঙ্গলে চলে যাবেন সংসার ত্যাগী হয়ে, না স্ত্রী না ছেলে না মেয়ে না কোনো দায়ী দায়িত্ব, আর উপাসনা করবে, এটা ইসলামে হারাম, জায়েজ নাই। লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগী হওয়া নেই, সংসার ত্যাগী হওয়া ইসলামে জায়েজ নেই। আল্লাহ পাক সূরা হাদিদে বলেছেন রুহবানিয়াতান ইবতাদাউহা, এই খ্রিস্টানরা এই সংসার ত্যাগী হওয়াকে তারা নিজেরাই আবিষ্কার করেছে, তাদের বিধাত এটি আবিষ্কার করেছে। মা কাতাবনা আলিম, আল্লাহ পাক এই বিধান নাজিল করেন নাই, খাওয়া দাওয়া করবে না আর খানকায় গিয়ে বসে যাবে ইত্যাদি, এগুলি সংসার ত্যাগী হওয়ার অন্তর্ভুক্ত। আল্লাহ পাক বলছেন সাওয়ামের কথা, অর্থাৎ এমন খ্রিস্টান সংসার ত্যাগীরা যারা বনে জঙ্গলে গিয়ে একটা উপাসনালয় তৈরি করে সেখানে বসে গেল শুধু ইবাদত বন্দেগি, বাস উপাসনা, তো এসব বিধ্বস্ত হয়ে যেত। ন্যায়পন্থীদেরকে যদি না রাখতেন আল্লাহ পাক রব্বুল পৃথিবীতে, তাহলে অন্যায় বিরাজ করত, তখন কোনো ভালো মানুষের বাস থাকতো না, যার ফলে এ ধর্মীয় প্রতিষ্ঠানগুলি ধ্বংস হয়ে যেত। তারপরে আল্লাহ পাক বলছেন বিয়াউন, বিয়াতুনের বহুবচন, এর মানে হচ্ছে চার্চ, গির্জা, বড় উপাসনালয় খ্রিস্টানদের, তাও বিধ্বস্ত হয়ে যেত। মানুষ মানুষের সাথে লড়াই করত আর জুলম অত্যাচার বিরাজ করত আর ধর্মীয় স্থানগুলিকে তারা ধ্বংস করত। ওয়া সালাওয়াতুন, সালাওয়াত এর তাফসির হচ্ছে ইহুদিদের উপাসনালয়, ইহুদিদের উপাসনালয় বিধ্বস্ত হয়ে যেত মানুষের লড়াইয়ে, বিপর্যয় সৃষ্টি করে ফিতনা ফাসাদে। যদি আল্লাহ সৎ লোকদেরকে পৃথিবীতে না রাখতেন, যাদেরকে দিয়ে অন্যদেরকে, অসৎদেরকে দমন আল্লাহ পাক করে থাকেন, ও মাসাজিদ, এবং মসজিদগুলি বিধ্বস্ত হয়ে যেত, মসজিদ ভেঙে ফেলত, মসজিদকে শহীদ করত জালেমরা, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যপন্থীদেরকে, সৎকর্মশীলদেরকে দিয়ে অসৎদেরকে নির্মূল না করতেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল হক বাতিলের লড়াই রেখেছেন, বাতিল যদিও মাথা চাড়া দেয় একদিন অবশ্যই নিশ্চিহ্ন হবে, যদি সত্য পন্থীরা বদ্ধপরিকর হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে। ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা, যেসব মসজিদে আল্লাহর নাম খুব বেশি বেশি স্মরণ করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরু, আল্লাহ পাকের একটি ওয়াদা এখানে, প্রতিশ্রুতি মানব জাতির সাথে, অবশ্যই অবশ্যই আল্লাহ সাহায্য করবেন ওই সব লোকদের যারা আল্লাহকে সাহায্য করে। আল্লাহকে আপনি সাহায্য করুন, আল্লাহকে সাহায্য করা মানে আল্লাহর দিনকে সাহায্য করা, আল্লাহর কিতাবের প্রচার, আল্লাহর কিতাবের খেদমত, আল্লাহর দিনের খেদমত। প্রথম আল্লাহর সাহায্য হচ্ছে নিজের জীবনে, ব্যক্তিগত জীবনে। ব্যক্তিগত জীবনে আপনি ইমান আর আমল কর্ম সুন্দর করবেন, এটা হচ্ছে আল্লাহ পাকের দিনের সাহায্য করা। আপনি নিজে ব্যক্তি জীবনেই সত্যিকার আল্লাহর সাহায্যকারী হতে পারছেন না, মমিন মুসলিম হতে পারছেন না, আর অপরকে ভালো ভালো কথা বললে তো কাজ হবে না, এটা আল্লাহর দিনের সাহায্য হলো না। ব্যক্তি জীবনে সংশোধন, পারিবারিক জীবনে সংশোধন, আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েদেরকে ভালো মানুষ তৈরি করুন, সৎকর্মশীল করুন, এটা হচ্ছে আল্লাহ পাকের দিনের সাহায্য করা। আল্লাহ পাকের দিনের সাহায্য হচ্ছে ইসলামিক সমাজ, জাতীয় শান্তি বিরাজ করবে এরকম সমাজ তৈরি করা, ইসলামী অর্থনীতি, সুদ ঘুষ বেইমানি আত্মসাত এসবকে দূর করা। আল্লাহর দিনের সাহায্য করা হচ্ছে আল্লাহ যে সত্য দিন তৌহিদ নাজেল করেছেন, এই তৌহিদের প্রচার প্রসার ঘটানো। যারা আল্লাহ পাকের দিনে সাহায্য করে তাদের আল্লাহ পাক অবশ্যই সাহায্য করবে। আপনি আল্লাহর দিনের খেদমত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার খেদমতের জন্য মানুষ তৈরি করে দেবেন। ইন্নাল্লাহ লাকাউইয়ুন আজিজ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন বড়ই শক্তিমান আর তিনি মহাপরাক্রান্ত। আল্লাহর দিনের খেদমত করলে আল্লাহ পাক মানুষের জন্য লোক তৈরি করে দেবেন, এমনকি শত্রু আপনার খেদমতের জন্য তৈরি হয়ে যাবে। যেমন মুসা আলি সাল্লামের সেবার জন্য, খেদমতের জন্য ফেরাউন শত্রু তৈরি হয়েছিল। শত্রু তখন শত্রু ছিল না, বন্ধু হয়ে গেছিল মুসা আলি সাল্লামের বাল্য জীবনে লালন পালনের জন্য। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। আমরা তো সকলেই চাই মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিভাবে তা সম্ভব, কিভাবে তা সম্ভব? আউযু বিরাব্বিন নাস, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি। জীবনের সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে উদ্ভাসিত পথ ও পদ্ধতি জানতে তাই দেখুন পিস টিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান দারসুস সুন্নাহ। সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন। দেখুন দারসে সুন্নাহ আজ রাত 8:30 বা পুনঃ সম্প্রচার সকাল 7:00 বাংলাদেশে পিস টিভি বাংলায়। Saturdays provide. In Britain, we are facing one big problem, that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense, Father, Son and Holy Spirit? The opportunity to ask. But even if you agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for 3 days, who controlled the world? That means even God died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument to be wrong. Dekhun, Dr. Jakirer Shonge Alap Kori, Proti Shonibar, Raat 6:30, Apuno Shamprachar, Shokal 9:30, Bangladeshe, Peace TV, Banglaaye. আল কোরআন করিম হেদায়াতের মূল সম্ভার। আল কোরআন করিম থেকে হেদায়ত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়ত পাবেন। যদি আল কোরআন থেকে যারা হেদায়ত পেয়েছে তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেন। আসুন আল কোরআন থেকে হেদায়ত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায়। জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে দিনী বিধান বোঝা সহজ হয়ে যায়। ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তার সাধারণ উদাহরণ। কাল রাত 10টায় আপন সম্প্রচার, সকাল 8:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আল্লাহ পাক রব্বুল আলমিন এমন একটি দলের কথা বলছেন যারা আল্লাহর সাহায্য করে। আল্লাহর যারা সাহায্য করে তাদের কিছু গুণাবলী এই আয়াতে উল্লেখ করেছেন। আয়াত নম্বর 41 সূরা হজের, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক রব্বুল আলমিন দিনের সাহায্যের একটা দিক হচ্ছে রাষ্ট্রনীতির ক্ষেত্রে দিন ইসলামের দণ্ডবিধান কায়েম করে অসৎ লোকদেরকে নির্মূল করবেন, চোর ডাকাত নির্মূল করবেন, খুনিকে নির্মূল করবেন, ধর্ষণকারীকে নির্মূল করবেন আপনি। আল্লাহ পাক রব্বুল আলমিন তাহলে মুসলিম নেতৃত্বের বৈশিষ্ট্য কেমন হবে, যাদেরকে আল্লাহ পাক শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, প্রশাসন তাদের হাতে রয়েছে, তাদের কিছু গুণ এখানে বর্ণনা করেছেন। আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল, ওই সব লোকেরা যদি তাদেরকে আমি পৃথিবীতে শক্তিশালী করি, ক্ষমতা দান করেছি, নেতৃত্ব তাদের হাতে, তাহলে প্রথম গুণ তাদের হচ্ছে আকামুস সালাহ, সালাত কায়েম করবে, নামাজ কায়েম করবে। মুসলিম নেতা নামাজি হবে, বেনামাজি নাই, শুধু নিজেই নামাজ পড়বে না, দেশবাসীকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করবে, তাদের নামাজের রাস্তাকে সহজ করে দিবে, তাদের জন্য মসজিদ নির্মাণ করবে, এবং আজান হইলে নামাজের সময় দোকানপাট বন্ধ করতে বাধ্য করবে। আর আলহামদুলিল্লাহ এই বিধান একমাত্র পৃথিবীর মুসলিম দেশগুলির সৌদি আরবে শুধু আছে। আল্লাহ পাক যেন অন্যান্য মুসলিম দেশগুলিকে তার তৌফিক দান করেন। মুসলিম দেশ সংখ্যার অভাব নেই, আজান হচ্ছে, নামাজ হয়ে যাচ্ছে, জুমা হচ্ছে, দোকানপাট খোলা আছে, ব্যবসা বাণিজ্য খোলা আছে, কি করে নামাজ পড়বে? অসৎ লোকেরা সুযোগ পাচ্ছে। তাহলে এই রকম সরকার আল্লাহ পাকের সাহায্য করলো না, নামাজ কায়েম করলো না, যারা নামাজ পড়ার জন্য রাস্তাকে সুগম না করে দেয়। নামাজের সময় কাজকর্ম বন্ধ করতে হবে, কলকারখানা বন্ধ করতে হবে, এটা হচ্ছে নামাজ কায়েম করার অন্তর্ভুক্ত, যা আল্লাহ পাক যাদেরকে নেতৃত্ব দিয়েছেন তাদের ক্ষেত্রে। ওয়া আতাউজ যাকাত, ব্যক্তিগত আপনার ক্ষেত্রে, আপনার দোকানপাট আছে, নামাজের সময় বন্ধ করেন, যতই টাকা ইনকাম হোক না কেন, নামাজের সময় না আপনার দোকানপাট খোলা, তুমি চালাও, তুমি যেহেতু আমার কর্মচারী তুমি চালাও, অথচ মুসলিম, ওকে নামাজ পড়তে বলবেন না, আপনি শুধু নামাজ পড়ে আজ মোল্লাজি, এটা চলবে না, এটা ইসলাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, যাদেরকে আমি পৃথিবীতে শক্তিশালী করি, নেতৃত্ব দান করি, তাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সালাত কায়েম করবে। ওয়া আতাউজ যাকাত, দ্বিতীয় গুণ হচ্ছে তারা যাকাত দেবে, নিজেরাও যাকাত দেবে। তাদের ধন সম্পদ যে কত আছে তারা নিজেরাই বলতে পারবে না, কোথায় যাকাত তাদের, অথচ মুসলিম নেতৃত্ব যাকাত দেবে, এই যাকাত দিয়ে দেশের গরিব মানুষদের সমস্যার সমাধান করবে। আজকে যতই গরিব দেশ হোক না কেন, যদি যাকাত ঠিকভাবে মুসলিমরা বের করে আর ঠিকভাবে যারা যাকাতের হকদার তাদের কাছে পৌঁছে দেয়, তাহলে গরিব দরিদ্র দেশও দরিদ্র থাকবে না, কোনো অভাব থাকবে না। আল্লাহ পাক বলছেন, তারপরে তৃতীয় দায়িত্ব হচ্ছে মুসলিম নেতার, মুসলিম শাসকের। আল্লাহ পাক যাদেরকে শক্তিশালী করেছেন, ও আমারু বিল মারুফ, আর তারা ভালো কাজের নির্দেশ দেবে, ভালো কাজের নির্দেশ, যে কোনো ভালো কাজ, ভালো কাজের জন্য নির্দেশ দেবে। হিজাব পর্দা নারীদের জন্য, যেটা ধর্ষিতা হওয়া থেকে বাঁচাবে, যেগুলি ভালো কাজ, সমস্ত ভালো কাজের নির্দেশ দেবে মুসলিম সরকার। আল্লাহ পাক তাদের এই দায়িত্ব দিয়েছেন, তাহলে তারা আল্লাহর দিনের সাহায্য করলো। ওয়া নাহাউ আনিল মুনকার, এবং তারা অন্যায় কাজে বাধা প্রদান করবে। আল্লাহর দিনের সাহায্যকারী যদি হতে চাও, আল্লাহ তোমাদেরকে নেতৃত্ব দিয়ে সম্মানিত করেছেন, সুতরাং তোমরা অন্যায়কে নির্মূল করবে, যে কোনো অন্যায় হোক না কেন, দেশে খুনের ঘটনা ঘটবে না, এমন দণ্ডবিধান কায়েম করবে আল্লাহ প্রদত্ত, যাতে করে খুন করার কেউ সাহস না করে। কুতিবা আলাইকুমুল কিসাস, হত্যা করেছো হত্যার বদলে হত্যা, কেউ সাহস করবে না। আল্লাহ পাক বলেছেন ওয়ালাকুম ফিল কিসাস হায়াত, তোমাদের জন্য এই হত্যার দণ্ডবিধানে, হত্যা করলে তোমাকে হত্যা করা হবে, এতে প্রাণ রয়েছে। একজন লোককে অতিরিক্ত মারলেন, একজনকে তো অলরেডি খুন করেছে, আর খুন অন্যায় ভাবে করেছে, সেজন্য আর একজনকে হত্যা করলেন কিসাসে, তাহলে তো আরেকজন গেল, তারপর আল্লাহ বলছেন এতেই প্রাণ রয়েছে। এই অপরাধীকে হত্যা করাতে প্রাণ রয়েছে, সারা বিশ্ববাসীর প্রাণ রয়েছে, কারণ একজন খুনি একটা খুন করার পরে যদি তাকে শেষ করে দেওয়া হয় তাহলে এই ক্যান্সার রোগ শেষ করা হলো সমাজ থেকে, দেশ থেকে, আর না হলে খুন করার পরে দু চার পাঁচ বছর জেল, আর তারপরে জামানতে চলে আসলো আবার খুন করবে, আর তাই হচ্ছে আজকে। আল্লাহর বিধান কায়েম না করার জন্য সারা পৃথিবীতে এই অশান্তি বিরাজ করছে। অন্যায়কে নির্মূল করতে হবে, সুতরাং সবচেয়ে বড় অন্যায় হচ্ছে শিরক, সুতরাং শিরককে দূর করার জন্য প্রয়াস চালাতে হবে, দাওয়াতের মাধ্যমে, সঠিক দিনের, সঠিক ইসলামকে তুলে ধরার মাধ্যমে, প্রচারের মাধ্যমে, এই প্রচারে সাহায্য করার মাধ্যমে। আর সবচেয়ে বড় ভালো কাজ হচ্ছে, মারুফ হচ্ছে, যার আল্লাহ নির্দেশ দিতে বলেছেন তাওহীদ, আল্লাহর একত্ব, তাওহীদের প্রচার প্রসার ঘটাবে। এছাড়াও যেগুলি পাপ রয়েছে যেমন জেনা, ব্যভিচার, সুতরাং পতিতালয় রাখবে না, তার লাইসেন্স দেবেন না, মুসলিম নেতৃত্ব আর দেহ ব্যবসার লাইসেন্স, তাহলে অন্যায়কে নির্মূল করার চেষ্টা করলো না। মদের লাইসেন্স, মুসলিম নেতৃত্ব, তাহলে অন্যায়কে নির্মূল করার চেষ্টা করলো না, আল্লাহ পাকের দিনের সাহায্য করলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই নেতৃত্ব ক্ষণিকের জন্য দিয়েছেন, কিন্তু এই নেতৃত্বে কোনো বরকত নেই, যে নেতৃত্ব পাওয়ার পরে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া স্বরূপ আল্লাহর দিনের খেদমত করলো না, সাহায্য করলো না। ওয়ালিল্লাহ আকিবাতুল উমুর, আল্লাহ পাক বলছেন মনে রেখো যে সমস্ত কাজের পরিণামের মালিক একমাত্র আল্লাহ। আজকে তোমাকে নেতৃত্ব দেওয়া হয়েছে, ধন সম্পদ দেওয়া হয়েছে, শক্তিশালী করা হয়েছে, কালকে তোমার কাছ থেকে তা ছিনিয়ে নেওয়া হবে, সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং তোমার এই নেতৃত্বকে ভালো কাজে ব্যয় করো, ভালো কাজে নিয়োজিত করো। মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন ওয়াইন ইউকাযিবুকা ফাকাদ কাযযাবাত ক্বাবলাহুম ক্বাউমু নূহ ওয়া আদ ওয়া সামুদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এখানে সান্ত্বনা দিচ্ছেন, যখন আর মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যুক বলতো, অন্যায় কথা বলতো, আল্লাহ পাক বলছেন ওয়াইন ইউকাযিবুকা, হে নবী তোমাকে যদি তারা মিথ্যা প্রতিপন্ন করে, যে এ নবী মিথ্যা কথা বলছে, এ নবী নয় আসলে, ফাকাদ কাযযাবাত ক্বাবলাহুম ক্বাউমু নূহ, এটা কোনো নতুন কথা নাই, বরং এর পূর্বে বা এদের পূর্বে নূহ আলাইহিস সালামের জাতিও নূহ আলাইহিস সালামকে মিথ্যা মনে করেছে। আর তোমার মতো অল্প দিনের জন্য 950 বছর ধরে তারা নূহ আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে। ওয়া আদ, আদ সম্প্রদায় মিথ্যা মনে করেছে তাদের নবী হুদ আলাইহিস সালামকে। ওয়া সামুদ, সামুদ সম্প্রদায় তাদের নবী সালেহ আলাইহিস সালামকে মিথ্যা মনে করেছে, অস্বীকার করেছে, আল্লাহ পাকের আযাবে তারা ধ্বংস হয়েছে। ওয়া আসহাব মাদিয়ান, মাদিয়ানের অধিবাসীরা শোয়েব আলাইহিস সালামকে মিথ্যা মনে করেছে। ওয়া কুযযিবা মূসা, এমনকি মূসা আলাইহিস সালামকেও মিথ্যা মনে করা হয়েছে। ফামলাইতুলিল কাফেরিন, তখন আমি কাফেরদেরকে ছাড় দিয়েছিলাম। মনে রাখবেন এই কথা, আল্লাহ পাক মানুষকে ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ পাক যখন ধরে নেবেন, পকড়াও করবেন, তখন আর ছাড়বেন না, হয় ইহকালেই ধরে ফেলবেন, আর না হলে মৌতের সাথে সাথে, তো মহাশাস্তি রয়েছে। আল্লাহ পাক বলছেন সুম্মা আখাযতুম, অতঃপর আমি তাদেরকে পকড়াও করি, যেমন আরো মুশরিকদেরকে, কুরাইশদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের উপর জুলম অত্যাচার করেছে, আল্লাহ পাক অবসর দিয়েছেন, ছাড় দেন, ছেড়ে দেননি। বদরে তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করেছেন, মক্কা বিজয়ের মাধ্যমে তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করে মক্কা থেকে তাদেরকে বিতাড়িত করেছেন, আর না হলে ইসলামকে বুঝে সুঝে ইসলামের মধ্যে আসার জন্য সে প্রস্তুতি নিয়েছে। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে ইসলামে দীক্ষিত হয়েছে, শত্রু বন্ধুতে পরিণত হয়েছে। ফাকাইফা কানা নাকির, বলো যে আমার এই শাস্তি কেমন ছিল। ফাকাইফা কানা নাকির, যখন আল্লাহ পাক ধরে ফেলেছেন তখন আল্লাহ পাকের শাস্তি কেমন ছিল। ফাকাইয়্যাম মিন কারিয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিম, আল্লাহ পাক বলছেন বহু জনপদের অধিবাসীকে, বহু জাতিকে আমি ধ্বংস করেছি, ওয়া হিয়া যালিমা, কারণ তারা জুলম করেছিল, জুলম অত্যাচার যখন করেছে, আর সবচেয়ে বড় জুলম হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। ইন্না শিরকা লা যুলমুন আযীম, সূরা লোকমান আল্লাহ বলছেন নিশ্চয় শিরক সবচেয়ে বড় জুলম। এছাড়াও বহু জুলম তারা করেছে, তখন তাদেরকে ধ্বংস করেছে। ফাহিয়া খাওয়াইয়াতুন আলা উরুশিহা, সুতরাং সেই জনপদ ছাদের ভরে পতিত হয়েছে, ধ্বংস করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দেশ, সেই এলাকাকে, সেই এলাকার লোকদেরকে। অবিরি মুআত্তালাতিন, আর বহু কূপ বিরান হয়ে গেছে, মানুষরা বাস করত সেই কূপগুলি ব্যবহার হইত, মানুষ নেই, ধ্বংস হয়ে গেছে, কূপ বিরান হয়ে গেছে। ওয়াকাসরি মসজিদ, আর সুউচ্চ সুদৃঢ় প্রাসাদগুলিও বিরান হয়ে গেছে, অনাবাদ হয়ে গেছে, সেখানে বসবাসের আর কেউ থাকেনি। এভাবে আল্লাহ পাক রব্বুল অবাধ্য জাতিকে, জালেম জাতিকে ধ্বংস করেছেন। আফালাম ইয়াসিরু ফিল আরদ, তারা কি পৃথিবীতে ভ্রমণ করে দেখে না? ফাতাকুন লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা, আল্লাহ পাক পৃথিবীতে ভ্রমণ করতে বলেছেন কিন্তু শিক্ষণীয় দিক সেখান থেকে যেন যেগুলি আল্লাহ রেখেছেন আপনি নিতে পারেন। ভ্রমণ করবেন কিন্তু আপনি গবেষণামূলক ভ্রমণ, চিন্তাশীল হয়ে যে এই জায়গাগুলি কি ছিল আর কি হয়েছে, কেন হয়েছে, এসব লোকদের দশা এরকম কেন হয়েছে, এইরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ভ্রমণ করতে বলেছেন। এক ভ্রমণ হচ্ছে শরীয়তি ভ্রমণ, হজের জন্য, উমরার জন্য ভ্রমণ, আল্লাহর ঘর জিয়ারতের জন্য, মসজিদ নববীর জন্য। আর আরেক ভ্রমণ হচ্ছে জায়েজ ভ্রমণ, কিন্তু সেটা তো নেকি পাবেন যদি সেগুলি দেখে আপনি আল্লাহকে চেনেন, আল্লাহর দিনের দিকে ফিরে আসেন। তো এইরকম ভ্রমণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক দিনের শিক্ষা লাভ করার তৌফিক দান করেন, তার দিকে ফিরে আসার তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ও সালামু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। عرفت الله ربي أشرق النور بقلبي ملأ البشر حياتي مذ أضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا رب السماء عرفت الله ربي حلو حلو حلو حياتي عرفت الله ربي أشرق النور আদর্শ পরিবার কেমন হবে? মানুষের কল্যাণের চেষ্টা করতে হবে, মন্দ কাজের নিষেধ করে। জান্নাত যাবার কি উপায়? তাহাজ্জুদ পড়ে মানুষ জান্নাত লাভ করতে পারে না পিতামাতাকে উপেক্ষা করে। শির সবচেয়ে বড় গুনাহ। গণকের কাছে কিছু গিয়ে জিজ্ঞাসা করা শির, কোন দিবস পালন করা শির, হাতে রাশি দেখে ভাগ্য পরীক্ষা করা শির। আদর্শ পরিবার গড়তে হলে দেখুন পারিবারিক আদর্শ, কাল সন্ধ্যা 5:30 বা পুনঃ সম্প্রচার সকাল 6:00 বাংলাদেশে পিস টিভি বাংলায়। পড়ো এবং লেখো, আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন। যে ব্যক্তি এলিম তলব করবে সে যেন আল্লাহর পথে রয়েছে। ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের অনুসরণ করো না। প্রথম নামাজের আদেশ দাও। সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে। আপনার উত্থানের জন্য দেখুন ইসলামী প্রশিক্ষণ কাল রাত 11:30 বা পুনঃ সম্প্রচার সকাল 10:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। ডক্টর জাকিরের আন্তরিক বার্তা, মহান আল্লাহর সর্বশেষ টেস্টামেন্ট, যেটি মানবজাতির প্রতি আহ্বান, দয়া এবং জ্ঞানের ঝর্ণা ধারা, বিপদগামীদের পথপ্রদর্শক, অসচেতনের প্রতি সতর্ক, যারা সন্দিহান তাদের জন্য নিশ্চয়তা, দুঃখীদের জন্য সমাধান, যারা হতাশ তাদের জন্য আশা। আল কোরআন এই পৃথিবীর বুকে সবচেয়ে পজিটিভ বই, আল্লাহর পক্ষ হতে মানুষের প্রতি চূড়ান্ত বার্তা। চলুন এটা পড়ি, বুঝি এবং অনুসরণ করি। পিস টিভি বাংলা, মানবতার সমাধান।